সাগরে তরঙ্গ পরে কথায় অধীর, পক্ষীঠু নিরীহ যিয়ে নদীর গভীর। সাগরে তরঙ্গ পরে কথায় অধীর, পক্ষীঠু নিরীহ যিয়ে নদীর গভীর। সে দুই আখির দেবী মুখী না গঙ্গা না যমুনা, গঙ্গা না যমুনা দেবী মুখী না গঙ্গা না যমুনা। খোঁজি যেবে নপাই কেহি পচারে ঠিকানা মোর, ও কহি দিয় তাকু মো প্রিয়া খিরে তোড়ি চিনুয়ানর। সেই নররে রহুচি যে বেঠু চন্দ্র সূর্য দেখি নাহি, বাট মর সরি যাইছি এইঠি আগ খুঁজিবার নাহি। বনর হরিণী পরি চঞ্চল কোমল, কলা মেঘ মালা পরি অজল সজল। সে দুই আখির দেবী মুখী না নদী না ঝরণা, নদী না ঝরণা দেবী মুখী না গঙ্গা না যমুনা। সাগর কন্যা অনুপমা প্রিয়তমা, প্রিয়াকু মু পাই স্বর্গকু যাই তোলিছি মু পারিজাত, হাতে মোর দেখি সেই পারিজাত ঈর্ষা করে জগত। সাগরে তরঙ্গ পরি অথয় অধীর, পক্ষীঠু নিরীহ যিয়ে নদীর গভীর। সাগরে তরঙ্গ পরি অথয় অধীর, পক্ষীঠু নিরীহ যিয়ে নদীর গভীর। সে দুই আখির দেবী মুখী না গঙ্গা না যমুনা, গঙ্গা না যমুনা। দেবী মুখী না গঙ্গা না।